আছে, তার মধ্যে একটা বস্তু যদি আমাকে যে আনন্দ আমি খুঁজছি সেটা দিতে পারতো, তাহলে কি আমি আর অন্য বস্তু চাইতাম? তার মানে এত সময় অবধি আমি যা কিছু একত্র করেছি সেই কোন বস্তু আমাকে আমার অভীষ্ট আনন্দকে দিতে পারেনি, তাই আর কেন বিষয়ের দিকে হবে? এটা তো কমসে কম বুঝে যাওয়া উচিত, এই ব্যক্তি তো লাগানো উচিত যে মনে থেকে যে সংসার আমাকে আনন্দ দিতে পারবে না। ঈশ্বরে মন লাগলে ঈশ্বর অজ্ঞান ও প্রভাবম সার্বম, যা কিছু সংসারে আমি দেখতে পাচ্ছি সেটা আমার স্বরূপের অজ্ঞান থেকেই আমার সামনে পতিত হয়। যা কিছু ইদম অথবা এটা অথবা ওটা বলে আমি আমি ভাবি না, সবকিছু আমার উপরেই কল্পিত, সমস্ত সৃষ্টির কল্পনার অধিষ্ঠান আমি, অদ্ভুত এক সিদ্ধান্ত, আমার কল্পনাতেই পুরো সৃষ্টি। বলে আমার কল্পনাতে স্বর্গলোক মর্তলোক বা আমার মানে আমাদের জীবে আলাদা আলাদা জীবের আলাদা আলাদা কল্পনা, সেই হিসাবে অথবা কোনো জন্য আমাদের কল্পনা ছিল সেই হিসাবে সারা সৃষ্টি সারা গ্রহ, যেমন যখন যেটা আমি প্রাপ্ত করতে যাই তখন সেটা আমি কল্পনা করে নিই আর সেটা সৃষ্টি হয়ে যায়। এই জন্য সমস্ত কিছু সৃষ্টির পিছনে একটাই কারণ হচ্ছে জীবের অজ্ঞান, জীবের অজ্ঞানে অজ্ঞানের কারণে আমাদের বাসনা অবিদ্যা, কাম অবিদ্যার জন্য বাসনা, বাসনার থেকে কর্ম, আর কর্ম ফল ভোগার জন্য শরীর এবং লোক, এই যে লোক আমরা আছি শরীর এবং লোক, তাই অবিদ্যা কাম কর্ম ফল এই এই চক্র, আর যেই আমি ফল ভোগ করছি ওই বাসনার মাত্রা বাড়ছে, অজ্ঞান বেসিক্যালি ওখানে থেকে যাচ্ছে, আবার একটা নতুন জন্ম দিচ্ছে, আবার ভোগ করছি আবার একটা নতুন জন্ম দিচ্ছে, এইভাবে একই চক্রে ক্রমে ঘুরে ক্রমাগত আমরা ঘুরেই চলেছি, যাকে আমি আগে বলেছিলাম শাস্ত্রীয় ভাষায় যাকে বলে ভবরোগ, এই রোগে আমরা ঘুরেই চলেছি, পীড়িত হয়েই চলেছি। বলছে এর কর্তাটাকে এটাকে ভালো করে বুঝতে হবে, আমার বন্ধনে বা আমার সৃষ্টির পেছনে কর্তা আর কেউ নয়, আমার মন আমি স্বয়ং। আমি যদি আমার মনকে ঠিক মতন বোঝাতে পারি, আমি যদি আমার মনকে ঠিক মতন দিনের বসে রাখতে পারি, তাহলে কোনো কিছু আমার বন্ধন নয়, আর আমি যদি আমি মনের অনুসারে চলতে থাকি তাহলে সারা সংসার আমার জন্য বন্ধন। কর্তা কে, মানে প্রশ্ন কে বানিয়েছে? বিবিধ সংকল্প, আমাদেরই অনেক রকমের সংকল্প এই সৃষ্টি সংসার সৃষ্টির পেছনে মানে কারণ, এই জন্য মনের এই প্রকার সংকল্পই হচ্ছে এই সৃষ্টির কর্তা। এই ধরনের বিচার বারবার যদি আমরা করতে পারি তাহলে কি হবে? আমি আগেই বললাম দুটো সৃষ্টি আছে, একটা হচ্ছে ঈশ্বর সৃষ্টি, একটা হচ্ছে মনস সৃষ্টি। ঈশ্বর সৃষ্টি বন্ধনের কারণ, মনস সৃষ্টি বন্ধনের কারণ। মন যেখানে যেখানে মমত্বের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে এটা আমার ব্যাসটাই আমাদের বন্ধনে যেতে হবে। এই জন্য এই বারবার বিচার দ্বারা ঠিক আছে, প্রারব্ধবশাত যা কিছু আসছে যাচ্ছে ভগবানের ইচ্ছা, কিন্তু এই এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আত্মার কোনো সম্বন্ধ নেই, এগুলো সব ভৌতিক বস্তু, আত্মা ভৌতিক নয়, আত্মা ভৌতিক সম্পষ্ট পঞ্চভূতের ধর্ম থেকে বিলক্ষণ হচ্ছে, আত্মা অসঙ্গ হচ্ছে, আত্মা ব্যাপক হচ্ছে, পূর্ণ হচ্ছে, চেতন হচ্ছে, এটা জ্বর, এটা পরিচ্ছিন্ন, এটা বিকারী, এটা জন্ম মৃত্যুওয়ালা, এইভাবে বিলকুল লক্ষণ দুটো একদম বিরুদ্ধ। এই বিচার বারবার করতে থাকলে কি হবে, দুটোর সঙ্গে আর তখন তাদাত্ম হবে না, দুটোর সঙ্গে তাদাত্ম। আমি যদি বুঝে যাই যে জলের সঙ্গে তেল কখনোই মিলতে পারবে না, তখন আর সেখানে মেলাবার চেষ্টাও থাকবে না, তেল তেলের জায়গা, জল জলের জায়গা, আজকে এখানেই রাখবো। এই তিনটা বিচার কি কি করতে হবে এইটাকে কিন্তু ভালো করে, আর কেন আমি ভূত নই, কেন আমি ইন্দ্রিয় নই, কেন আমি শরীর নই, এই কারণগুলোকেও নিজেকে বিচার করতে হবে। এটার জন্য বিবেক, এই আমাদের দিগ্দৃশ্য বিবেকটাকে সুন্দর ওখানে স্পষ্ট করে বলা আছে। এটা এখানে তো সংক্ষেপে বলেছেন, আমি তার কারণগুলো বললাম, কেন আমি নই, যে ভূতের থেকে বিলক্ষণ, জ্বরের উৎপত্তি হয় চেতনের উৎপত্তি হয় না, জ্বরের পরিচ্ছিন্নতা আছে চেতনের পরিচ্ছিন্নতা নেই, জ্বর নিজেকে অভিব্যক্ত করতে পারে না চেতন নিজেকে অভিব্যক্ত করতে পারে, অনেক এরকম বিরুদ্ধ ধর্ম আছে বিলক্ষণতা, সেইগুলো যদি আমি এইগুলো আমার মধ্যে কি কি আছে, ওই জন্য আমি বললাম এই ভগবত গীতার 13 নম্বর অধ্যায় ওই ক্ষেত্র কি কি, তাহলে ক্ষেত্র ক্ষেত্র আমি যেটা ক্ষেত্রকে জানি আমার মধ্যে এগুলো নেই, এটা যদি একটুখানি বুঝতে পারা যায় তাহলে কখনই আর শরীরের সঙ্গে তাদাত্ম্য, শরীর বা বাড়ির বাইরে বস্তুর সঙ্গে তাদাত্ম্যতা হবে। ঠিক আছে, আজকে আজকে এখানে আজকে এখানেই রাখছি, কালকে দেখা যাবে। ॐ पूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णमदपूर्णम শান্তি শান্তি শান্তি। শোনা গেছে নাকি আজকেও শোনা যায়নি? খুব ভালো শোনা গেছে, কিন্তু অনেকটা ভালো শোনা গেছে, অনেক ভালো। ও ও, জয় জয় ঠাকুর। নাম শ্রাবণী নবনাথ।